السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق من المؤمنين فأصدق من الصالحين. عن أسماء رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقي ولا تحصي فَإِنْسِيَ اللَّهُ عَلَيْكَ وَلَا تُعِي فَعِيَ اللَّهُ عَلَيْكَ تَصَدَّقِ مَسْتَتَعْتُمْ رواه البخاري مسلم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان صدقه السر تطفئ غضب الرب رواه ابو داود بسند صحيح. সম্মানিত কর্মী সম্মেলনের দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সংগঠনই চলে না আর্থিক সহযোগিতা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদবাদী দিন ধর্মের প্রচার অর্থ ছাড়াও চলেনি। তাকেও সময়ে সময়ে অর্থ সম্পদের কথা সাহাবীগণের সামনে পেশ করতে হয়েছে। তাবুকে যাওয়ার পূর্বে তিনি আমভাবে বলেছিলেন, তাবুকের যুদ্ধে যেতে হবে বহু পথ, কে কেমন সহযোগিতা করতে পারো। সেই দিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার যা অর্থ সম্পদ রয়েছে আমি তার অর্ধেক দিলাম। অবশ্য তিনি একথা মনে মনে বলেছিলেন, হয়তো বা আজ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি নেকি করব বা তাকে নেকি করে পারব। যখন আল্লাহ রাসূল তাকে বললেন তুমি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে তাই দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যা বলেছিলেন সেই বাক্যকে ডিঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ যেতে পারবে না। তার বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো পথ মানুষের নেই। অবশ্য ওই বৈঠকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব। এক বর্ণনা রয়েছে তিন ভাগের এক ভাগের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000, যাতায়াত সময় প্রায় 3 মাস। এই জন্য আমরা মাঝে মধ্যে বলেও থাকি, আসলে ধনী হলে ধনীর পরিকল্পনা করলে এমন করা দরকার, যার টাকা দিয়ে দিনের খিদমত হবে। আর ধনী হলে এরকম হওয়া উচিত বা পরিকল্পনা করা বা আল্লাহর কাছে চাওয়া উচিত। ঠিক এরকম আসরের সলাতের পূর্বে কয়েকজন সাহাবী এসে উপস্থিত হলেন, যাদের কাঁধে ছিল তরবারি, পরনে ছিল অতীব সংক্ষিপ্ত কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখে বুঝতে পারছিলেন এরা সবাই ক্ষুধার্ত আছে। তিনি একবার বাড়ির ভিতরে ঢুকছেন, একবার বাইরে আসছেন, ভিতরে ঢুকছেন, বাইরে আসছেন, কেননা এই লোকগুলির তাৎক্ষণিক খেতে দেওয়ার মতো কোনো ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল, তিনি আজান দিতে বললেন, আজান দেওয়া হল, সালাত হল, সালাত শেষে তিনি বললেন, যার যতটুকু সম্ভব তোমরা দান করো। সাহাবীগণ খাদ্য হতে, পয়সা হতে যার যতটুকু সম্ভব দান করলেন। একজন সাহাবী খুচরা পয়সা নিয়ে আসছেন, তাতে এত বেশি খুচরা পয়সা নিয়ে আসছেন যে হাত দুটি নুয়ে গেছে পয়সার ভারে, আর দেখা গেল বেশ খাদ্যের একটা স্তূপ পালা হয়ে গেছে। সাহাবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ রাসূল কথা বলতে উঠেছিলেন তখন ছিল মুখ বিবর্ণ, এতগুলি মানুষের খাওয়ার ব্যবস্থা কি করে হতে পারে, এবার যখন খাওয়ার স্তূপ পালা হয়ে গেছে তখন মুখখানে এমন উজ্জ্বল হয়েছে, সাহাবী বলছেন মনে হচ্ছে যেন তার গালে ডালিম ভেঙে দেওয়া হয়েছে, টক টক টক টক করছে, মানে খুশিতে কিছুক্ষণের মধ্যেই তিনি খুব খুশি হয়ে গেছেন, এখন মেহমানকে খেতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে, সারা বিশ্বের মাটিতে সঠিক আকীদের একটি আন্দোলন, যে আহলে হাদিসের কথা ও কর্ম প্রচার কলময় মুখে দীর্ঘদিন থেকে চলে আসছে, যার বাস্তবতা এদেশের মাটিতে অনেকদিন যাবৎ যথাযথভাবে চলার পরেও এক সময় দুর্বল হয়ে পড়েছিল, সেই সময়টি ছিল ১৯৬০ সাল। ১৯৬০ সাল থেকে বলতে গেলে ১৯৯৪ পর্যন্ত এটে খুব ধীরে চলে, ওই বাতির মতো যে বাতিতে তেল নেই। সেই দিন আসলেন আমাদের সামনে মহতরম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আলহামদুলিল্লাহ আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, তার এই উপযুক্ত কর্মের শুকরিয়া আদায় করি, তার দীর্ঘ হায়াত কামনা করি। তিনি এই তেলবিহীন দুর্বল টিমটিমে বাতিটাকে জোরালোভাবে পেশ করার জন্য প্রাণপণে চেষ্টা করছেন, করে যাচ্ছেন, আমরা সহযোগিতায় আছি, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ এ ব্যাপারে আপনাদের কর্মে যতটুকু আগিয়ে আসতে হবে সহযোগিতায় ততটুকু আগিয়ে আসতে হবে, দুটোই সমান হতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হে বিশ্বাসীগণ, তোমাদের মরণ আসার পূর্বে আমি তোমাদের যে রুজি দিয়েছি সেখান থেকে দান করো। হয়তোবা এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী সব জেলাতে না হলেও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যে একটা নীতি আছে যে যেই চাউল রান্না করতে যায় মেপে নিয়েছে, মেপে নেওয়া চাউলে এক মুষ্টি চাউল উঠিয়ে নেওয়া হয়, যে আমি যা তোমাদের রুজি দিয়েছি সেখান থেকে দান করো। তারা হয়তোবা ধরে নিয়েছে যে এটা খাওয়ার পূর্বে মুহূর্ত তৈরি হচ্ছে, এটা থেকে কিছু উঠিয়ে নিতে হবে, এটাই সেই দান, এটা হতেও পারে। তবে এই দানই শেষ নয়, আমরা যে যেমন ইনকাম করছি সেই ইনকাম অনুযায়ী আমাদের দান হতে হবে, এটাই শরীয়ত। আল্লাহ তাআলা বলছেন যে যেটা আমাদের এই নীতিতে আছে 2%, আমরা যেদিন থেকে এখানে শিক্ষক নিয়োগ হয়েছি আপনার 88-97 অক্টোবরের শেষের দিকে, তখন থেকে আমরা নিয়মিত আমাদের বেতন থেকে সহযোগিতা করে আসছি, ওইভাবেই রসিদের মাধ্যমে আমাদের যখনই বেতন দেওয়া হয় তখনই সেটা কেটে নিয়ে আমাদের হাতে রসিদ দেওয়া হয়। তা আশাবাদী যে আপনারা অনেকে এই নিয়ম পালন করে আসছেন, আর যদি কারো ঘাটতি থাকে বা ঘাটতি থেকে যায় তাহলে যেন ভবিষ্যতে না থাকে, এ ব্যাপারে আমরা সোচ্চার হব, আল্লাহ কবুল করুন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, মরণ আসার পূর্বে এ কাজ করো, যখন মরণ চলে আসবে তখন তোমরা বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম, হে আমার প্রতিপালক, তুমি যদি আমাকে কিছু সময় দিতে অল্প কিছু সময় দিতে, ফাসদাকা, তাহলে আমি দান করতাম, অকুম মিনাস সালেহিন, আর আমি সৎ লোকের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অত্র আয়াতের এ অংশে বোঝা যাচ্ছে যে দান করে সৎ লোকের অন্তর্ভুক্ত হওয়া যায়। অনেক আমল আছে, তার মধ্যে এই আমলটি উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। অবশ্য এ কথা চূড়ান্ত, অনেক আমলের চেয়ে দান ব্যতিক্রম গুরুত্বপূর্ণ আমল। হজ করলে মানুষ ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায় যদি হজ কবুল হয়, তাহলে একটা বড় ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম হচ্ছে সলাত, যেটা বিচারের মাঠে হবে আলো। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে কোন ইবাদতই বিচারের কাঠগড়াতে দলিল হিসাবে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হল দলিল। সলাত দলিল নয়, সলাত আলোর মাধ্যম। সিয়াম দলিল নয়, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। হজ দলিল নয়, নিষ্পাপ হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ কান্নাকাটি করলে, চোখের পানি ছড়ালে এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। তবে এমন কোন আমলই দলিল হিসাবে বিচারের মাঠে আসবে না, শুধুমাত্র দানই দলিল হিসাবে বিচারের মাঠে আসবে, যেটা যাকাত নয়। যাকাত ভিন্ন জিনিস, যাকাত না দিলে ফাঁসি হবে, যাকাত না দিলে বাঁচাই কঠিন, ওটা আপনাকে ভাবার সুযোগ নাই, দিতে বাধ্য। না দিলে ইসলামের ক্ষমতা থাকলে পিটিয়ে আদায় করে নিবে, আর পিটিয়ে আদায় যদি না করা হয় তাহলে এটা বিচার মাঠে সাফ হয়ে যাবে, লাঠি হয়ে যাবে, এটা দাগ দেওয়া হবে আর জাহান্নামের আগুনে গরম করে, এটা খুব কঠিন ব্যাপার। সাপ তো দুই ধরনের, একটা হলো মুখের দুই দিকে গলা পেঁচিয়ে দুই দিক ধরে নিবে আর বলবে আমি আপনার ওই সম্পদ যেটাতে জাকাত দেওয়া হয়নি, আর একটা হচ্ছে বিচারের মাঠে সাপ আপনাকে তাড়া দিবে, আপনি পালাতে থাকবেন, যখন আপনি আর দৌড়াতে পারবেন না, আপনার শেষ দৌড়া, তখন আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে চাইবেন, যখনই আপনি তার দিকে হাতটা বাড়িয়ে দিবেন দুইটা হাত সাপের মুখে ঢোকে যাবে। ওটা জাকাত খুব কঠিন জিনিস। জাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় কথা নয়, দান করে দান জান্নাত পাওয়া যায়, আর দানই হচ্ছে দলিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাত বুরহান, যেই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে মানুষ মরণের সময় কথা বলবে যে আমি ভালো মানুষ হতে চাই, অথচ আল্লাহ তাআলার এটা নীতি যে মরণ চলে আসলে কোনো মানুষকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হয়নি, হবে না, কোনো দিন হয়নি, কোনো দিন হবে না, এটা আল্লাহ তাআলার একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যার পরিবর্তন হয় না, হবে না। এটা মানুষের আকাঙ্ক্ষা, এটা একটা পরিস্থিতির কথা। তো আমাদের ওইরকম পরিস্থিতি আসার পূর্বেই আমরা যেন দান করতে শিখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি, প্রত্যেক দিন যেই দিন মানুষ সকাল করে, মানুষ সকাল করলেই এনজেলু মালাকানি, দুইজন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হন, ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। দান করলে পূরণ করা হয় এ কথা আল্লাহ বলেছেন। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে ফেরেশতা বলেন যে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাব, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। এটা একটা কঠিন বাক্য হয়ে গেল। যদি আপনি কৃপণতা দেখিয়ে মনে করেন যে যাক সাহায্য চেয়েছিল, মহতরম আমিরে জামাতের বক্তব্য চলাকালীন বক্তব্য শেষে আমরা একটা বৈঠকি দান চাওয়া হয়েছে, আপনি দিব দিব না দিব দিব না করে থেকে গেলেন, এটা একটা ক্ষতির কারণ। ক্ষতি আপনি বুঝতে পারেন আর না পারেন, ক্ষতি হবেই। বাড়িতে গিয়ে দেখছেন আপনার ছেলের জন্য একটা গাড়ি কিনেছিলেন 2000 টাকা দিয়ে, গাড়িটাতে ছেড়ে উঠে উল্টে পরে হাতটা ভেঙে গেছে, এখন 20,000, অথবা ঢাকা নিয়ে গেলে 40,000-50,000, এটার কিন্তু হিসাব ছিল না। সকালে বিকেলে এটা চলে এসেছে, আসবেই, এটা কেউ বলার অপেক্ষা রাখে না। অতএব দানের ব্যাপারে কখনো ভিতরে সংকীর্ণতা আনা যাবে না, যতটুকু সম্ভব এই মাপে থেকে যেতে হবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, আসমা তাসাদ্দাকি, তুমি দান করো, ওলা তুহসি, কয় টাকা দান করলে গুনে রাখো না, ফা ইউসি আল্লাহু আলাইকে, তখন আল্লাহ আবার তোমাকে গুনে গুনে নেকি দিবে। কোন সময় মাথায় রাখিও না কয় টাকা দান করলে, ওলা তুই ফা ইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করা বিষয়টি কখনো ভাবো না, নইলে আল্লাহর যে বিশেষ দয়া আছে এটা তোমার উপর আল্লাহ বন্ধ করে দেবেন। ফরজাকি মাস্তাতাতে, যতটুকু তোমার সম্ভব ততটুকু তুমি দান করো। সম্ভবের উপর দান করার প্রয়োজন নেই, যতটুকু সম্ভব ততটুকু দান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাফযুলিল ফাযলা খায়রুল্লাহ ওয়া ইন তুমসিকুহু শারুল্লাহ, তোমার যেটুকু প্রয়োজন নেই, খেয়ে পরিবারের পিছনে খরচ করে বেশি হয়ে গেল, সেটুকু তুমি দান করে দাও, তাহলে তোমার জন্য কল্যাণ। ওয়া ইন তুমসিকুহু, এটুকু তুমি যদি আটকে রাখো, তাহলে শারুল্লাহ, এটা তোমার জন্য বিপদজনক। এ কথার অর্থ এই নয় যে খেয়ে যেটুকু বাঁচছে সবই দিয়ে দিতে হবে, কেননা অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুক আহলাক, তুমি তোমার পরিবারকে এইভাবে ছাড়ো না, এটা কাফাফুন আন্নাসা, যে মানুষের কাছে হাত পাতবে, ওটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একজন সাহাবী বললেন, আমার তো কেউ নেই, যা অর্থ সম্পদ আছে আমি সব দান করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, লোকটি সাহাবী বলছেন অর্ধেক, না, সাহাবী বলছেন তিন ভাগের এক ভাগ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অফলস কাসির, তিন ভাগের এক ভাগও বেশি দান করেন, তবে পরিস্থিতি অনুযায়ী দান করতে হবে, তবে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে। যখনই এই কথা আল্লাহ রাসূল বললেন, সাহাবীগণ বলে বসলেন, আজকেও যেমন একটা অন্তরে কথা যাচ্ছে, সবাইকে দান করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইল লাম, আল্লাহ রাসূল, সবাই যদি দান করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইয়ামাল ফি বাইতিন নাস আনফু নাফসিয়াতা সাদাকা মিনহু, তাহলে তাকে মানুষের বাড়িতে কাজ করতে হবে, মানুষের বাড়িতে কাজ করে যেটুকু পেয়েছে দিন মজুরি হিসেবে সেখান থেকে দান করবে কিছু, আর নিজে উপকৃত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে দিন মজুরিকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে। আপনার আর আমার আপত্তি যেমন সাহাবীগণের আপত্তি তেমন ছিল। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন বললেন, আল্লাহ রাসূল, মানুষ যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, মানুষের বাড়িতে কাজ করবে। এরপরে সাহাবীগণ থামেননি, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইনদাল হাজা, যারা খুব বিপদের মুখোমুখি তাদের সাহায্য করবে। কি বিপদ! একটা ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছিল, ভর্তি ভ্যান, ঠেলে উঁচাটা পার করতে পারছে না, আপনি ওখানে হেঁটে যাচ্ছেন, আপনি হাত দিয়ে পার করে দিবেন, এটা বিপদের মুখোমুখি লোকের সহযোগিতা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিপদের মুখে যে লোকটা তার সহযোগিতা করবে। তখন সাহাবী আবার বলছেন, ফাইল্লা মেস্তাতে, এটাও যদি না পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো তার দান। দেখেছেন, দানের কথা আল্লাহ রাসূল যেভাবে বললেন, সাহাবীগণ সেইভাবে আপত্তি পেশ করলেন, করতে করতে করতে এখানে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য যে কথাটি বলতে যাচ্ছি শরীয়ত বলেই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেকুল্লে তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক আল্লাহ আকবার সাদাকা, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ সাদাকা, অবেকুল্লে তাহালিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, আমরুন বিল মারুফ সাদাকা, ভালো কাজের আদেশ করা সাদাকা, নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করা সাদাকা, এইভাবে বলতে বলতে শেষের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফি বুজিয়া আহাদুকুম সাদাকা, তোমাদের পরিবারের সাথে স্ত্রী মিলনও একটা দান। যেমন এই কথা বলেছেন, সাহাবীগণ বলে বসেন, আল্লাহর রাসূল, ইয়াতির রাজুল, মানুষ আসবে তার প্রবৃত্তির জন্য, আর এটা দান হবে। তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, এই কাজ যদি অবৈধভাবে হয় তাহলে কি হবে? তাহলে পাপ হবে। তাহলে এই কাজ বৈধভাবে হলে নেকি হবে। আল্লাহর রাসূল দানের পথ, মানুষের পরকালীন পথ সহজ করতে করতে কতদূর পর্যন্ত গেছে। অন্য জায়গাতে বলছেন, স্ত্রীর মুখে হালকা কিছু তুলে যদি দেয় বিস্কুট, চাঁপাইনবাবগঞ্জের কালা রুটি, তবু দানের নেকি আছে। সম্মান করছি কর্মী, পরিবারের সাথে গন্ডগোল করা হবে না, পরিবারের সাথে গন্ডগোল করে মেহমানকে খাওয়াতে পারবেন না, পরিবারকে অনুগত রাখতে হবে, নইলে এত বড় মেহমানকে রান্না করে দিতে পারবে না, একবার রাগ করে বসবে, তখন সংগঠনের ক্ষতি হবে। সংগঠনের এটা একটা বড় পথ যে মেহমানকে খাওয়াতে শিখতে হবে, যদি চেয়ে ফলাফল অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে এমনও কতগুলো ঘর আছে, ইউরা জাহের হামেন বাতেনে হওয়া বাতেন হামেন জাহের, তার এত স্বচ্ছতা, সে জান্নাতের ঘরের এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এই কথা বলতে বলতেই সাহাবীগণ বলে উঠেছেন, লেমন হাজি, এটা কে পাবে, এত দামি জান্নাত কার জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যে মুখের ভাষা নরম করলো, এক, দুই, আতামাত তাওমা, দুস্থ গরিব অসহায় মানুষকে খাওয়ার দিল, মেহমানকে খাওয়ার দিল, তিন, সমা, সিয়াম পালন করলো, নফল সিয়াম, অসল্লা বিল্লাহি ওয়ান্নাসু নিয়াম, সালাত আদায় করলো যখন মানুষ ঘুমিয়ে, প্রায় কর্মীকে অভ্যাসী হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আপনার কাজ হবে তাকওয়ার উপরে। প্রত্যেক রাতেই এক পর্যায়ে উঠে বেশি না পারলেও দূরে কাজ সালাত আদায় করে নিজের জন্য, যারা আমরা কর্মে রত আছি আমিরে জামাত সহ, আরো সবার জন্য একটা কল্যাণের ব্যাপক দোয়া করতে হবে। এবং আমাদের উপরে যেসব সমস্যাগুলি আসছে সেসব সমস্যাগুলি দূর হওয়ার জন্য আল্লাহকে বলতে হবে। আর আমাদের জন্য অর্থ সম্পদ বৈধ হয়, আমাদের কাজ যেন সামনে দিকে চলে, এ কাজ করতে হবে। মানুষ যখন ঘুমিয়ে তখন আমাদের কাজ সহজ হয়ে যাবে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অত্তাকু সোহা ফাইন্না সোহা আহলাকা মান কানা কাবলাকুম, কৃপণ হয়ো না, কৃপণতা মানুষকে ধ্বংস করেছে পূর্বের লোকের, কৃপণতা মানুষকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়াত খুলাল জান্নাত বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রায় সালাতে সকাল সন্ধ্যায় তিনি একটা কথা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখল, হে আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। তাহলে অবশ্যই কৃপণতা বিপজ্জনক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকা, তিনটি বিষয় আছে ধ্বংসের, তিনটি কাজ করলে মানুষ ধ্বংস হবেই। তার একটি হচ্ছে সহনতা, কৃপণতাকে মেনে নেওয়া, কৃপণ হলে মানুষ ধ্বংস হবেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, অত্যাক সোহা ফাইনা সোহা কম, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপর এমন একটা সময় চলে আসছে, এমসি রাজুল হবে সাদা কাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরে বেড়াবে, একে ওকে দিতে চাইবে, কেউ নিবে না। ফায়াকুল রাজুল, যার কাছে আপনি দান পেশ করবেন সে বলবে, লা আতাইতা বিলামস লা কাবিলতু ফামা ইয়াউম হাজা ফালা হাজাত আলি বিহা, কালকে যদি আপনি দান নিয়ে আসতেন তাহলে আমি নিতাম, আজকে আমার কোনো প্রয়োজন নেই। সেই সময় আসার পূর্বেই দান করুন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি বিষয় যখন আছে ভিতরে তখন দান করা সবচেয়ে বেশি নেকি হবে, শরীর সুস্থ, অন্তরে টাকা পয়সার লোভ, ধনী হোক গরিব টাকা পয়সা দিল দান করলে পয়সা কমে যাবে, দারিদ্রতার ভয়, এই চারটে জিনিস যখন ভিতরে আছে তখন দান করো সবচেয়ে বেশি নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুদফিউ গাজাবর রাব্বে, ইন সিররা সাদাকা তুদফিউ গাজাবর রাব্বে, গোপনে দান করলে এই দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ যারা গোপনে দান করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন এইভাবে যে ইন্না সাদাকা তামহু আদাবাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন ইন্নামাল মুমিন ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন বিচারের মাঠে দানের ছায়া তলে থাকবে। সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গোপনে দানকারী। অত্র হাদিসে বোঝা যাচ্ছে দানকারী মাত্র বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে, আর দান হচ্ছে বিচারের মাঠে দলিল। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে বৈধ স্থানে, বিশেষভাবে আহল হাদিস আন্দোলনকে আরো সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আহল হাদিস আন্দোলনের সার্বিক কাজকর্মকে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য তুমি আমাদেরকে উপযুক্ত দান করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সকল কর্মী তিনি ভাইকে এই বিষয়ে সোচ্চার সজাগ হওয়ার জন্য, সাথে সাথে নিজের বিষয়গুলি রাতে আল্লাহর কাছে পেশ করার জন্য অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।